بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي والنجم إذا هوى شپوت نكتر جاكن هاي واستميتو ما ضل صاحبكم وما غوى تما دير شنگي ببرانت نوي بيپوت غاميو نوي وما ينطق عن الهوى ايبون شه منغرا كثاو بولنا ان هو الا وحي يوحى يهتو اوهي جها تار پتی پتا دش هاي علمه شديد القوى تاكي شكا دان کر شكتی شالي ذو مرة فاستوى پرگا شمپنو সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল তখন সে ঊর্ধ্ব দিগন্তে অতঃপর সে তাহার নিকটবর্তী হইল অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা উহারও কম فأوحى إلى عبده ما أوحى تكن الله تار بندار پتی جاہا ہوئی کری بار تاہا ہوئی کری لین ما كذب الفؤاد ما رأى جاہا شے دیکھیا چھے تاہار انتکرن تاہا اشکر کرنائی أفتمارونه على ما يرى شے جاہا دیکھیا چھے تمرا کی شے بیچوا تار شنگے بیتر کو کری بے وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى نِشْجَوِي شَيْتَهَا كِي آرَكْ بَرْ دِكِيَا چِلُو عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَا پرانتو برتی بادوری برکھر نکار عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى جَهَرْ نِكَرْ عَبُسْتِتَ بَاشُدْدَان اِذْ يَغْشَ السِدْرَةَ مَا يَغْشَى جَكْهُنِ برِكْخَوْتِ যদ্দ্বারা আচ্ছাদিত হইবার তদ্দ্বারা ছিল আচ্ছাদিত তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই সে তো তাহার প্রতিপালকের মহান নির্দেশনাবলী দেখিয়াছিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান এই প্রকার বন্টন তো অসঙ্গত إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ যাহার সমর্থনে আল্লাহ কোন দলিল প্রেরণ করেন নাই তাহার তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথ নির্দেশ আসিয়াছে মানুষ যাহা চায় তাহাই কি সে পায় বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই ملك في السماوات لا تغني شفاعتهم شيئا

সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। আর এই যে তিনি হাসান তিনি কাঁদান। আর এই যে তিনি মারেন তিনি বাঁচান। وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী। مِن نُطْفَةٍ إِذَا تُمْنَى শুক্রবিন্দু হইতে যখন উহা স্খলিত হয়। وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَى আর এই যে পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাঁহারই। আর এই যে তিনি অভাব মুক্ত করেন ও সম্পদ দান করেন। আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক। আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন। আর সামুদ সম্প্রদায়কে কাহাকেও তিনি বাকি রাখেন নাই। وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى আর ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য। وَالْمُؤْتَفِكَةَ أَهْوَى উল্টানো আবাস ভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন। فَغَشَّاهَا مَا غَشَّى উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি। فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَى তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে। هَذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَى অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী। أَزِفَتِ الْآزِفَةُ কিয়ামত আসন্ন। لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ আল্লাহ ব্যতীত কেহই ইহা ব্যক্ত করিতে সক্ষম নয়। أَفَمِنْ هَذَا الْحَدِيثِ تَعْجَبُونَ তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ। وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ এবং হাসি ঠাট্টা করিতেছ ক্রন্দন করিতেছ না। وَأَنْتُمْ سَامِدُونَ তোমরা তো উদাসীন। فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا অতএব আল্লাহকে সিজদা করো এবং তাঁহারই ইবাদত করো।